بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সন্তানদের লালন পালন সম্পর্কে আলোচনা চলছিল। এর মধ্যে থেকে একটা হলো বাচ্চাদেরকে নেক উপদেশ দেয়া, দিন শিখানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি তাদেরকে বড় শিক্ষিত বানাবেন দুনিয়ার লাইনে, কিন্তু দিন শিখাবেন না, এটা হয় না। দিন শিখাতে হয়, জরুরি মাসআলা মাসাইল শিখাতে হয়, কোরআন শিখাতে হয়, দোয়া যেগুলি জরুরি ওগুলো শিখাতে হয়, মাসআলা মাসাইল যেগুলো দৈনন্দিন জীবনে জরুরি ওগুলো বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে লোকমান আলাইহিসসালাম তার বাচ্চাকে যে উপদেশ দিয়েছিলেন তার উল্লেখ করেছেন। লোকমান তার সন্তানকে রব্বুল আলামিন লোকমান তার ছেলেকে কি উপদেশ দিলেন তা সুন্দর করে তুলে ধরছেন। বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু তার উপদেশটা। এ বিষয়ে সূরা লোকমানের তাফসীর কয়েক মাস পূর্বে আমরা আলোচনা করেছিলাম, তা আমার আলোচনা পাওয়া যায় ইউটিউবে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তাই এখানে দীর্ঘ করব না, সংক্ষিপ্তকারে বা সংক্ষিপ্তাকারে পেশ করব যা লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে বলেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ওই কথাকে তোমরা স্মরণ করো, তোমরা একজন আরেকজনকে শোনাও, পর্যালোচনা করো। কি বলেছেন? ইয়া বুনাই, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। বাচ্চাকে প্রথম নম্বর তালিম এটাই দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কিন্তু অনেক মুসলমানের বর্তমানে এটা নেই, বাবা কীরকম গেলে সৌদিতে কীরকম কামাই হবে ওটা আগে দেখতে হবে, ঠিক না? ইউরোপ যাবে না আমেরিকা যাবে কীরকম কী করবে, হ্যাঁ ওইটা আগে দেখতে হবে। আস্তাগফিরুল্লাহ। সর্বাগ্রে যে উপদেশ দিবে বাচ্চাকে তা হবে, খবরদার তুমি তোমার তৌহিদ ঠিক রাখবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না। বা উপদেশ দিবেন না, এমনি বসে থাকবেন? উপদেশ দিবেন তো, কাকে? শুধু বাচ্চাকে না, সবাইকে। কিন্তু যেহেতু বর্তমানে বাচ্চাদের সম্পর্কে আলোচনা হচ্ছে তাই বাচ্চাকে বলছি না, আসল উপদেশ হবে এটা। কি সুন্দর, রব্বুল আলামিন লোকমান আলাইহিসসালামের উপদেশ তার ছেলেকে প্রথম নম্বর কি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন, কি সুন্দর বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা যুলুম, সবচেয়ে বড় যুলুম শিরক। তাই আপনি যদি আমাদের দেশের দিকে একটু তাকান, সর্বত্র ছেয়ে আছে শিরিক। তাই এখানে আপনারা যে শিখছেন তাওহীদ, শুধু আপনাদের কাছে রাখবেন না, আপনাদের বাড়িতেও পৌঁছাবেন। যখন বাড়িতে যান ভয় পাবেন না, হক প্রচার করবেন, শিরিক থেকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যতটুকু পারেন আপনি শিরিক থেকে মানুষকে সতর্ক করবেন, সতর্ক করবেন, এই সেন্টারে এসে কোনো লাভ নেই। একটু শিখলেন, আমল করুন, আর অপরকে শিখাবেন। কিন্তু শুধু শিখলাম আর নিজের মধ্যে রেখে দিলাম, আবার বলে ওই আমাদের দেশে একটা কথা আছে, গুঙ্গা শয়তান, গুঙ্গা শয়তান বুঝেন, বুবা শয়তান। হক যদি তুমি জানো তাহলে কিরকম বুবা হয়ে বসে থাকবি? অবশ্যই তুমি বলবে। আল্লাহর যত নবী আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এসেছেন, তারা কি গুঙ্গা হয়েছিলেন, বোবা হয়েছিলেন, নাক মুখ দিয়ে কথা বলেছেন? তাই আপনি ভয় করবেন কেন? আপনি হয়তো বলেন, মনে মনে ভাবেন, যদি আমি এটা বলি তাহলে লোকজন তো পরে আমাকে বলবে ওয়াহাবি হয়ে গেছে, সমাজ থেকে বহির্ভূত করে দিবে, এরকম হয় কোনো কোনো জায়গায়। তো আপনি যদি এরকম ভয় পান তাহলে মানুষকে তৌহিদের দাওয়া দিবেন কীরকম? যথাসাধ্য চেষ্টা করা দরকার। যদি আপনি বলেন আমি আপনাদের সাথে আছি, কিন্তু আপনি নিজে হক মানেন না, হক প্রচার করেন না, তাহলে আপনি কীরকম আপনি মুওয়াহ্হিদ হলেন, একত্ববাদী বান্দা হলেন? আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আজীবন কাজ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহযোগিতা করেছেন, কিন্তু মারা যাবার সময় কি বললেন, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের দিনে আর ধর্মে আছি, একথা বলে তিনি মারা গেলেন, যার ফলে তিনি কি হলেন, জাহান্নামী, কখনো জাহান্নাম থেকে বের হবেন না। কিন্তু তার শাস্তি হবে সবচেয়ে কম, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করেছেন, বুঝতে পেরেছেন? কিন্তু সবসময় তার শাস্তি হতে থাকবে। তাই শুধু বললে হবে না আমি হক মানি, হক মানা কীরকম, হক জানা শুধু? অনেকে বলে আমি কি, আপনি কি আমাকে শিখাবেন, আমি তো সবই জানি, তো সব জানলে কি হয়, মানে মানছেন না, তাহলে কি জানলেন? তাই হক জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। তো শিরক মহা জুলুম, এ থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ফরজ। কারণ যদি শিরিক থেকে না বাঁচে তাহলে ইমান কোনো ফায়দা নেই। সালাত সিয়াম কিয়াম যাই করেন না কেন, যদি এর সাথে শিরিক মিশিয়ে দেন আপনার যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, বিফল যাবে। এজন্য লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে এই উপদেশ দিলেন প্রথম। আচ্ছা, তারপরে দেখুন আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. أمي মানুষকে তার মাতা-পিতা সম্পর্কে উপদেশ দিলাম, তারপরে বিশেষ করে মায়ের কথা বললেন, মায়ের কথা, তার মা তাকে বহন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। আপনার মা আপনাকে পেটে যখন আপনাকে গর্ভধারণ করল, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন কত কষ্ট হয়েছে আপনার মার, একটু খেয়াল করলে বোঝা যায়। তো মায়ের হক এখানে আসলে উদ্দেশ্য শুধু মা তো না, কিন্তু আল্লাহ যা বলেছেন তাই সংক্ষিপ্ত। মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তার পেটে বহন করল, তারপরে দু বৎসর যাবৎ তোমাকে দুধ খাওয়ালো, ওফিসালু ফি আমাইন। অতএব আল্লাহ বলছেন আনিশকুর লি ওয়ালিদাইকা, তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, এর দ্বারা কি বোঝা গেল, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক যাদের তারা কারা, মা বাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক, এটা ওর মর্যাদা আরেকটা, আল্লাহর হকের সাথে এটা সম্পৃক্ত, বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। এ কারণে দেখবেন আল্লাহ যখনই বলেন তুমি তোমার রবের ইবাদত করো, তারপরে নিয়ে আসেন বলেন মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا بَارَكَ رَبُّ الْعَالَمِينَ প্রথমে বলেছেন খবরদার আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না, আর মা বাবার প্রতি এহসান করো, তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের হক তুমি নিয়মতান্ত্রিক আদায় করো। ওবিল ওয়ালিদাইনি এহসান, বারবার মায়ের হক আপনি আদায় করতে পারবেন না, বাবার হক আদায় করতে পারবেন না, ইয়া রব। কিন্তু হক আদায় করবেন কিরকম? যথাসাধ্য তাদের কথা মেনে, তাদের সাথে ভালো আচরণ করে, আর বাকি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এগুলো তো বললেনই, আরও বলবেন আল্লাহ খেদমত তো করলাম তবুও ত্রুটি আছে, মৌলাই তুমি আমার ত্রুটি মাফ করো, ঠিক না? যত করবেন তত কম। ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন আমারই কাছে তোমাকে ফিরিয়ে আসতে হবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। লুকমান আলাইহিস সালামের উপদেশের সাথে এটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বিশেষ নির্দেশ। লুকমান বাপ আর ছেলেকে উপদেশ দিচ্ছেন, তাই না? মাঝে আল্লাহ বলে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এরপর কি বলছেন? وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ جدي تمر مباب তোমাকে নির্দেশ দেন আমার সাথে শিরিক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যার জ্ঞান তোমার নেই, মানে তুমি জানো আল্লাহর সাথে কখনো শিরিক করা যায় না, বুঝতে পারছেন? আমাদের সবার জানা আছে কিনা? জানা আছে আল্লাহর শরিক নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলে তো ঠিকই আছে, কিন্তু বাবা দাদা কেউ ভুলে না, ঠিক না? পীর ফকির দরবেশকে ভুলে না। তাহলে ওয়াহদাহু লা শারীকা লাহু মানা হলো? ভালো করে বুঝতে হবে। বলে না না ওরা তো যায় ঠিকই, কিন্তু আসলে তো শিরিক, কিন্তু ওই কিন্তু বলে দেয় একটা সব নষ্ট করে দিল। আল্লাহ বিন্দুমাত্র কারো মুখাপেক্ষী না, ঠিক না অঠিক? বিন্দুমাত্র সরিষার দানা পরিমাণ অথবা আরো যদি ছোট কিছু হয়, কোটি কোটি অনুকোনার মধ্যে থেকে একটা অনু পরিমাণও শিরক আল্লাহর সাথে করা যাবে না, স্পষ্ট কিনা? আল্লাহ রব্বুল আলামিন শিরক থেকে একেবারে মুক্ত। এত সত্য আপনি বলেন না, বাবার মধ্যে কিছু আছে তাই সব নষ্ট করে দিলেন। আল্লাহ বলছেন যদি তোমার মা বাপ, আমি তো বললাম তুমি তোমার মা বাবার হক আদায় করো, কিন্তু যদি তোমার মা বাপ তোমাকে আমার সাথে শিরিক করার নির্দেশ দেয়, তাহলে কিন্তু ফালা তুতিহুমা, তুমি তোমার মা বাবার কথা মানবে না, বুঝলেন? তাহলে সবসময় মা বাবাকে মানতে হয়? মানবে, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মানবেন, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। আপনার মা বললেন বাবা সলাত তো সবসময় পড়িস, আজকে পড়বি না, কি বলেন সলাত বাদ দিবেন? বাবা এ তো কিছু আল্লাহর বলি তো ঠিকই আছে, কিন্তু একটা দিন ওখানে যাস না কেন? কোন জায়গায় জানেন? সিনেমা হলে। তুই যাবি আর তোর লেডি উভয় নিয়ে যা, মানবেন নাকি? তো যারা মানে আস্তাগফিরুল্লাহ আলাযীম, আল্লাহ নাফরমানি করবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না, চাই মা হন চাই বাপ হন চাই মক্কার ইমামই হন। বুঝতে পারছেন মক্কার ইমামের ইজ্জত বেশি কিনা? আমাদের যেমন মক্কা শরীফের ইমাম বাবারে বাবা, যদি মক্কার ইমাম যায় বাংলাদেশে কি অবস্থা হবে? কোন এক ব্যক্তি ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে, ছোটবেলা আমি দেখেছিলাম, তো ওরা বলছে আওলাদে রসুল জিন্দাবাদ, বলে কিনা আওলাদে রসুল, ওই ইন্ডিয়ান না আওলাদে রসুল আর কি। আচ্ছা অসুবিধা নেই, হ্যাঁ আওলাদে রসুল, তো সবাই ওকে এরকম এরকম করছে, বুঝছেন? সে তো তার গাড়ি দিয়ে যাচ্ছে, ও আরো কিছু লোক এসছে, ও আর তাকে পায়নি এরকম করার মতো। তো গাড়ির সিলিন্ডার দিয়ে যে বাতাস বের হয় ওকে এরকম করে এরকম করছে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। এটা কি বুঝেন, এটা শিরক কিনা? স্পষ্ট শিরক, কারণ ওর মাধ্যমে তারা বরকত লাভ করছে, ওই গাড়ির সিলিন্ডার থেকে দিয়ে তার বরকত বের হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। বাকি তো অনেক চিত্র আপনাদের জানা আছে, সব চিত্র তো আমি বলবো না, সংক্ষিপ্ত আলোচনা। তো ফালা তুতিহুমা, আল্লাহর অবাধ্যে যদি তারা কিছু করতে বলেন তাহলে তাদেরকে মানবে না। এটা কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, ওরা যদি তোমাকে শিরিক করার নির্দেশ দেয়, শিরিকের প্রতি আহ্বান জানায়, খবরদার তুমি তাদের কথা মানবে না। লা তুতিহুমা, কিন্তু রয়ে গেছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের কথা মানবে না ঠিকই, কিন্তু গালিগালাজ করবে না, ধমক দিবে না, নম্রতার সাথে তাদের সাথে কথা বলতে হবে। বুঝলেন ব্যাপারটা? ইয়া আল্লাহ আমরা অনেকটা বুঝি না তো। বাপ মুশরিক, মা মুশরিকা, এতচ্ছত্ব তার সাথে খারাপ আচরণ তুমি করবে না, নিয়মতান্ত্রিক আচরণ করতে হবে। বলো সুবহানাল্লাহ। মুশরিকা, বাপ মুশরিক, তবুও তাদেরকে তুমি যদি বোঝাতে চাও, ধমক দিয়ে কথা বলবে না, নম্রতার সাথে, আব্বু আম্মু। ইব্রাহিম আলী ইসলামের বাপ দেখছেন কি অবস্থা, কি ঠাকুর ছিল, কিন্তু ইব্রাহিম আলী ইসলাম ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, বুঝলেন? হে আমার আদরের আব্বু, হে আমার আদরের আব্বু, হে আব্বু, হে আব্বু, আব্বা জান আব্বা জান, আরামসে নম্রতার সাথে। আল্লাহ আকবার। তাই বাপ যদি বলেন শিরিক করো, তুমি শিরিক করবে না, মা যদি বলেন শিরিক করো, শিরিক করবে না, মা যদি বলেন বাবা সৌদিতে আছো, তোমার একটা বেতন কিন্তু আমি দরগায় পেশ করব, অথবা আপনাকে বলেন আপনি দরগায় পেশ কর, তুমি দরগায় পেশ করো, আপনি পেশ করবেন না? জায়েজ না জায়েজ? আগে বিগত জিন্দেগিতে যা করেছেন দেশে থাকতে সব ছেড়েছেন মনে মনে না এখন আছে? সবাই ছেড়েছেন না, কিছু কিছু হয়তো থাকতে পারে, নতুন লোক যারা মন থেকে ছেড়েছেন, শিরিক থেকে মুক্ত, তাহলে একবার হাত তুলে বলেন শিরিক থেকে মুক্ত, আল্লাহ আমাদেরকে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে বুঝতে হবে। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কিছুটা বাবা, তাহলে হলো না লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না ভাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, শিরিক থেকে একদম মুক্ত এমন ভাবে থাকতে হবে, একদম মজবুত, একটু হালকা হালকা নয়। তাই আমাদের সকলেরই দরকার ইমানের ইমানি লাইনে স্পিড বাড়ানো। দুনিয়ার লাইনে তো আমরা সবাই বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ, কামাই করতে কোনো কমতি নাই, ঠিক না? ঠিক, যেদিকে গেলে পয়সা বেশি কামাই হয় ওদিকে যাব। আরে ভাই, কোরআন তো পড়তে আসি, কিন্তু আজকে ভালো ডিউটি ছিল তো আসতে পারিনি, তা আমি আপনাকে মনে খেলো অসুবিধা নেই, ঠিক বলি কি না? হ্যাঁ, দুনিয়া শিখাবার প্রয়োজন, আপনি বুঝেন। আর আখেরাতের কথা শিখতে অসুবিধা হয়ে যায়, কারণ এর লাভ নগদ পাচ্ছেন না, আর দুনিয়ার লাভটা নগদ আল্লাহ তুল, হ্যাঁ না? এক ঘন্টা কাজ করলেই 100 রিয়াল, ঠিক না? এক ঘন্টা কাজ করলেই যদি এটা সাকসেসফুল হয়ে যায়, একটা কাজ মেশিন মনে করেন, তাহলে এক ঘন্টায় হয়তো 1000 রিয়াল পেয়ে যেতে পারি, এরকম আছে কি না কোনো কোনো কাজ? আর তো অথবা আরও বেশি, এটা এটা নগদ দেখছে, নগদ। আর যারা আল্লাহওয়ালা তারা কিন্তু আখেরাতের কাজকে বিলম্বে দেখছে না, নগদও দেখছে এবং বিলম্বেও দেখছে, বুঝতে পারছেন? যারা আল্লাহওয়ালা ওরা দুনিয়াও দেখছে, বলছে যদি আমি রবকে খুশি করতে পারি তাহলে রব আমাকে দুনিয়াও দিবে আখেরাতও দিবে। আর তুমি সাহেব দুনিয়া, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া সালাত ছেড়ে দিচ্ছ, ইয়া দুনিয়া কোরআনের তালিম ছেড়ে দিচ্ছ, ইয়া দুনিয়া আলহামদু শিখছ না, ইয়া দুনিয়া আত্তাহিয়াত শিখছ না। কত মুসলিম এই অনেজায় যদি জরিপ টানা হয়, জরিপ করা হয়, কত হাজার বাংলাদেশি আছে, এর মধ্যে দেখবেন বেশিরভাগ বাংলাদেশিদের সুরাতুল ফাতিহা শুদ্ধ হয় না। আমি মিথ্যা বললাম না সত্য? আপনারা নিজে দেখছেন, আল্লাহ বড় দুঃখের ব্যাপার। যারা জানে সংখ্যা কম, কালিম মিন ইবাদিয়াশ শুকুর, আল্লাহ বলেছেন আমার শুকুর গুজার বান্দা কম। তো আমরা কি ওই রকম সুরে ফাতিহার ক্ষেত্রে ছোট এরকম কম থাকবো? যে সুরা না পড়লে সলাতই হয় না, এই সুরাই আমার শুদ্ধ না। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন নাস্তাঈম, আইন তো নাই মনে করলাম, ওয়ালা দাল্লিন, এরপরে বলে দাল্লিন, এই তো আপনারা শুনলেন এখন, এগুলো দুঃখের ব্যাপার কিনা? তাই আমরা লোকজনকে উৎসাহিত করব কোরআনের শিক্ষায়, বলো ইনশাআল্লাহ। যদি কোরআনের শিক্ষা শিখার জন্য আসে তাহলে আস্তে আস্তে তার তাওহীদ হবে ইনশাআল্লাহ। তাই প্রত্যেকেই মেঘ হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, যাই হোক, উৎসাহ উদ্দীপনা নিয়ে দর্শে আসবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি একটা ভালো ডিউটি পাই, গভীর রাত, অতি ঠান্ডা, ডিউটি ভালো, কষ্ট করে আসবেন, যাবেন কি না? তখন কিন্তু কষ্টও নাই, বলে হ্যাঁ হাল নিয়ে শুয়াইয়া কে দা, তারপরে শরীরে গরম এসে যায়, ঠান্ডা চলে যাবে, ওইটা বুঝেন। আর দর্শে আসলে ক্লান্তি, দর্শে আসলে অলসতা। তাই এই অলসতা দূর করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য, কারণ অলসতা, দিন শিখতে যদি অলসতা থাকে, সালাত আদায় করতে যদি অলসতা থাকে, তাহলে এটা হচ্ছে মুনাফিকের গুণ। কার গুণ? তাহলে আমরা নিরলস হয়ে দিন শিখার জন্য অগ্রসর হব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান। আচ্ছা সামনে যাই তো, মা বাবা যদি, মা বাবার হক অনেক বললেন আল্লাহ, আমি বলছি সংক্ষিপ্ত, নইলে দর্শ শেষ হবে না। বলছেন মা বাবার কথা মানবে, কিন্তু খবরদার শিরক করতে গিয়ে যদি নির্দেশ দেয় মা বাপ, অথবা আমার নাফরমানি করতে গিয়ে নির্দেশ দেয়, যেভাবে হাদিস এসছে, তখন কিন্তু তুমি মা বাবার কথা মানবে না, তবে তাদের সাথে তুমি দুনিয়াতে পার্থিব জীবনে ভালো আচরণ করবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিল মান আনাবা ইলাইয়া, তাদের পথে তুমি চলবে যারা আমার দিকে খালিস ভাবে নিত হয়েছে, যারা আমার দিকে ফিরে এসছে একমাত্র আমার সন্তুষ্টি লাভের জন্য, তুমি তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তাহলে বোঝা গেল ভালো লোকের সংস্পর্শে থাকা উচিত, ঠিক না? ভালো লোকের পদাঙ্ক অনুসরণ করা চলা উচিত। যদি আপনি ভালো লোকের সাথে থাকেন তাহলে ভালো হবেন, আর যদি খারাপ লোকের সাথে থাকেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ ওয়া সোহবতে তালেহ কুরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ ওয়া সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ফার্সি ভাষা খারাপ নয়, সুন্দরই বলেছে। যদি তুমি নেক লোকের সংস্পর্শে থাকো তাহলে তুমি নেক হবে, আর যদি অসৎ লোকের সংস্পর্শে থাকো তাহলে তুমি কি হবে? অসৎ হবে। কথা সত্য বললো না মিথ্যা? যদিও কবি বলেছে ফার্সি ভাষায়, এটা তো ঠিক বলেছে, অসুবিধা নেই। একটা শয়তান যদি বলে ভালো কথা, তো আপনি বললে কোনো অসুবিধা আছে? ভালো কথা বলছে, কোয়েস, হ্যাঁ তা সঠিক বলছে। তাহলে ভালো লোকের সংস্পর্শে থাকবেন, এখানে আসলে ঈমান তাজা হয় ইনশা আল্লাহ, ঈমান বাড়বে। এরপর আল্লাহ কি বলছেন? সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তারপরে তোমরা সবাই আমারই কাছে ফিরে আসবে, অর্থাৎ কিয়ামতের দিন সবাই উঠবে না, তখন আল্লাহ আমাদের সব কার্যকলাপ সব জানিয়ে দিবেন, কোন দিন কোথায় কি করেছো না করেছো, একা করেছো নির্জনে করেছো, জনসম্মুখে করেছো, ভালো করেছো না খারাপ করেছো, সব আল্লাহ জানিয়ে দিবে। কোন দিন জানিয়ে দিবে? কিয়ামতের দিন। আচ্ছা, এরপরে দেখেন লোকমান আলাইহিস সালামের উপদেশ তার বাচ্চাকে, তো এই বাচ্চাকে উপদেশ দেওয়া উচিত, ভালো উপদেশ। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. এটা কার কালাম? আল্লাহর কালাম। আমি তিলাওয়াত করলাম, আপনারা শুনলেন, ভালো লাগে কি না? আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। এর সাথে, এই কালামের সাথে কোনো কালামের তুলনা নেই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কালাম যত পড়বেন তত আপনার ঈমান তাজা হবে, তত মনের মরিচা দূর হবে, বুঝতে পাচ্ছেন? জং যাবে, মন ফ্রেশ হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কুরআন হচ্ছে এমন কুরআন আমি তোমাদের জন্য নাজিল করছি যে কুরআন হচ্ছে শিফা, চিকিৎসা, আরোগ্য। কার জন্য? মুমিনদের জন্য। আর কি? রাহমত। তাই দেখবেন কুরআন পড়লে মন শান্তি পায়, ঘুম আসে না, ঘুম আসে না। অনেক সময় দেখা যায় খালি খালি ইকরা কুরআন, বুঝতে পারছেন, ঘুম এসে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। অনিদ্রা রোগ যায় যদি কোরআন শিখো, যদি কোরআন পড়ো, তাহলে আপনারা কোরআন শিখবেন কি না? আপনি বসে থাকবেন, কোরআন শিখবেন তো? হাত তুলেন আরেকবার, মাশা আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। তো বিশেষ করে যেসব ভাইয়েরা কোরআন পড়তে জানেন না, দুঃখের ব্যাপার কিনা, সেদিন আমি শুনেছি একটা ভাই এখানে বলে কাদা কাদা ভাব, সে বলছে আমি কিছুই জানি না, কোরআন জানি না, কোরআন শিখতে চাই, কে জানি বললো আমাকে। আমি শুনে বড় খুশি হলাম, ইমান ইমানই জাগরণ তার ভিতরে এসেছে। তাই আপনারা সবাই যেখানে হালকা মজুদ, হালকাতুল কোরআন আছে আমাদের আলহামদুলিল্লাহ, ওইসব হালকাগুলিতে অংশগ্রহণ করবেন। বেদাতিদের কাছে আবার যাবেন না, কিন্তু বেদাতি কী করবে জানেন, আস্তে আস্তে করে আপনাকে বেদাত রোপণ করবে আপনার অন্তরে, তাই ওদের থেকে দূরে থাকা ওয়াজিব। তাই যেহেতু আমাদের সেন্টারের বিভিন্ন জায়গায় হালকা মজুদ, হ্যাঁ ওইসব হালকা অংশগ্রহণ করবেন, কোরআনও শিখা হবে, আকিদাও ঠিক করা হবে, সালাতও ঠিক হবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন এবারে লোকমান আলী ইসলামের বাকি কয়েকটি উপদেশ, 15 মিনিট সংক্ষিপ্ত। তিনি বলেছেন তার ছেলেকে, হে আমার ছেলে, যদি তোমার কাজ সরিষার দানা পরিমাণ হয়, তোমার কাজ, এক কাজ বলতে আমি বললাম কি, তোমার কাজ চাই তাই ভালো হোক চাই মন্দ হোক, তুমি যাই করবে তা যদি ভালো হয় কিংবা মন্দ হয়, সরিষার দানা পরিমাণ, আপনারা সবাই তো সরিষা বুঝেন না, খারদাল এখানে মার্কেটে পাওয়া যায়, দেখবেন বাংলাদেশ থেকে আসে না তেল একটা, ওইটা লিখে আছে দেখবেন জেদ খারদাল, খারদাল মানে কি সরিষা, সরিষার তেল পান আপনারা, হ্যাঁ জেদ খারদাল যেন যেভাবে আসছে সহজ তর্জমা, আমি সহজ তর্জমা আপনাদের সামনে পেশ করলাম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, আচ্ছা সরিষার দানা পরিমাণ যদি তোমার কর্ম হয় কাজ হয়, অন্যত্বে তোমার গুণা হয় কিংবা নেকি হয়, ফাতাকুন ফি সখরাতিন, তারপরে ওই তোমার কাজটা তোমার পুণ্যটা তোমার নেকিটা অথবা বদিটা একটা পাথর খণ্ডের ভিতরে থাকে, সখরা মানে পাথরখণ্ড, রক ইংরেজিতে বলে, পাথরখণ্ডের ভিতরে থাকে, আওফিস সামাওয়াতি কিংবা আকাশের মধ্যে থাকে, আওফিল আরদি কিংবা জমিনের ভিতরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমার ওই কাজকে কালকে তোমার সামনে পেশ করবেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কোনো কিছু গোপন থাকবে না, একা করলে গোপন থাকে, জনসম্মুখে করলে গোপন তর থাকেই না, এমনি আমরা দেখছি হয়তো দুনিয়াতে হয়তো গোপন, কিন্তু কেয়ামতের দিন গোপন থাকবে, হায় রে হায়। তো ওই কেয়ামতকে ভয় করুন, সময়টা কাজে লাগাবেন, অবসর সময় নষ্ট করবেন না, শুধু নেট দেখলেন, ফেসবুক টুইট আর বুইট, ইউটিউব আরও কি আছে কি না, যদি না হক পথে দেখেন তাহলে সব নষ্ট হয়ে যাবে, এগুলি হয়তো আপনাকে ইমান থেকে দূরে সরিয়ে দিতে পারে, বুঝলেন। তাই সময়টা ভালো ক্ষেত্রে লাগাবেন, যদি ভালো ওয়াজ রসি হয়, দরস তুরুস এগুলো আছে আমাদের আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের আছে না, ওগুলো যদি দেখে তো মানা যায়, আর না এর খবরদার তুমি ওগুলো দেখতে গিয়ে যদি আরেকটার সাথে শিকার হয়ে যাও তাহলে আবার আরো মুশকিল, খুব চৌকান্না থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে এসব ব্যাপারে। আল্লাহ বলছেন লোকমান আলাইহিসসালামের উপদেশ তার বাচ্চাকে, তাহলে যখন আল্লাহ বললেন এটা লোকমানের উপদেশ, তাহলে এটা কার কথা হচ্ছে, কার কার নির্দেশ হচ্ছে, আল্লাহরই নির্দেশ, স্পষ্ট কিনা, খবরদার তুমি যাই করবে ছোট হোক বড় হোক, যে কোনো জায়গায় লুকায়িত থাকে, পাথর খণ্ডের ভিতরে থাকে অথবা সাত আকাশের ভিতরে থাকে অথবা সাত জমিনের নিচে থাকে, তুমি যাই করবে সবই কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে পেশ করবে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ উপস্থিত করবেন। কিন্তু কথা হলো এখানে ভালো আমল যেগুলো উপরে যাবে, বুঝলেন, আর খারাপ আমল উপরে যায় না নিচে, তাই বোঝা গেল ওই যে সুরতুজ্জিলজালে রব্বুল বলেছেন জালজালায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, তারপরে কি, খায়রান ইয়ারা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ নেক আমল করে সে তা দেখবে, আর যদি খারাপ কাজ করে তাও দেখবে। এই হচ্ছে তার ব্যাখ্যা। যেখানেই তোমার কাজ থাকুক ওখানে নিয়ে ওখান থেকে রব্বুল্লাহ আলমিন তোমাকে তোমার সামনে তোমার আমল পেশ করবেন। ইন্নাল্লাহ লতীফুন খবীর, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ খবীর, আল্লাহ সবকিছু সম্পর্কে পরিজ্ঞাত। কোনো জিনিস আল্লাহর জ্ঞানের বাইরে নেই, সবই আল্লাহ জানে। আর লতিফ বললেন আগে একদম ছোট মোটো জিনিস হোক, যাই হোক, তুমি যেমন দেখার মতো নয় ওইটাও আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। সাত জমিনের নিচে যদি সাত জমিনের নিচে একটা কালো পাথর থাকে, ওই যে সাখরা, হ্যাঁ, আর কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়া থাকে, ছোটো মুটো সগির, আপনি হয়তো ওই ছোটো পিঁপড়া দেখবেন না দূরবীন ছাড়া, হ্যাঁ, কিন্তু রব্বুল আলমিন আরশে মুআল্লা থেকে ওই ছোটো পিঁপড়া দেখছেন। আচ্ছা, অন্যদিকে ওই ছোটো পিঁপড়া যে হাঁটছে তার পায়ের আওয়াজ রব্বুল আলমিন শুনছেন, ওই হলেন আল্লাহ। সামিউন বাসীর, আল্লাহ কি সামিউন বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সামিয়া, আল্লাহ বাসীর, আল্লাহ আস সামিয়া, আল্লাহ আল বাসীর, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা। এরপরে উপদেশ বাবার ছেলেকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের ছেলে তুমি সালাত কায়েম করবে। ইয়া বুনাইয়া, এটাকে সাধারণত যারা আরা মাদ্রাসায় পড়ে ওদের তসগির, তসগির তসগির মানে আদর বুঝাবার জন্য বলা হয়। কোনো কোনো সময় অন্য ক্ষেত্রে বলা হয়, এখানে আপনি আপনার নিজের ছেলেকে ডাকবেন, আমার পিয়ারা ছেলে, ঠিক না, আমার প্রিয় ছেলে, আমার আদরের ছেলে, আমার আব্বু, বাবা কই রে, বলি কিনা আমরা কাঁচা ভাষায়, আমার বাবাটা গেল কই। আপনার ভিতরে যখন আপনার ছেলের প্রতি মায়া থাকবে, বড়ই হোক, বাবা কই গেল সাহ, আর যখন রেগে যান তখন অন্য শব্দ এসে, বাবা কই বলবেন না, অন্য শব্দ বলবেন, স্বাভাবিক। লোকমান তার ছেলেকে আদর করে ডাকছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের ছেলে তুমি সালাত কায়েম করবে। দেখলেন, আগে বললেন শিরিক করো না, তারপরে বললেন খবরদার সব সময় চৌকান্না থাকবে যেন তোমার থেকে খারাপ কাজ না হয়। এরপরে বলছেন কোনটা, খবরদার তুমি সালাত নিয়মিত আদায় করবে, সালাত ছাড়বে না বাবা, আকিমিস সালাহ। তো আমরা যখন বাংলাদেশ টাকা পাঠাই অথবা ইন্ডিয়ায় পয়সা তো পাঠালেন, মাশাল্লাহ এত টাকা এত টাকা খুয়াই এসো, সাহ জমি কিনবে এরকম কিনবে, কিছুদিন গেলে নতুন নতুন যারা আছে হয়তো ঋণ টিন আছে, ঋণ পরিশোধ, হ্যাঁ আর কেমন বাকি, আর পরে মুমতাজ কয়েস, কয়েদিন আপনি বললেন, কয়েদিন বললেন সালাতের কথা, কয়েদিন বললেন খবরদার, আগে কিন্তু শাহজালালের কাছে যেতে বাবা, এখন আর যাবে না, ওটা শিরিক বলেছেন, কম লোক বলেছে তাই না, এখন থেকে বলবেন সবাই, বলুন ইনশাআল্লাহ। কোন পীরের কাছে যাবে না, পীরের কাছে কি, তুমি সবসময় তোমার রবকে পাচ্ছ, প্রয়োজন হয় তোমার রবকে ডাকো, উদ্রুনি আস্তাজিব লাকুম, রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের তোমাদের ডাক শুনবো, আমি তোমাদের দোয়া কবুল করব। বাবা খবরদার, কখনো কোনো পীর পীর বাবার পীর বাবা আর অমুক বাবার কাছে যাবে না, খবরদার বলেছেন। তাহলে বুঝা গেল বলেনি, তাহলে বলবেন, ইমান বাজান, ইমান বাড়ান, আর সলাতের কথা বলবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আচ্ছা, আকিমিস সালাহ, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে বাবা, ভালো কাজের জন্য লোকজনকে বলবে নিয়ম মতো তোমার সামর্থ্য মোতাবেক। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে তোমার সামর্থ্য মোতাবেক। আমাদেরকে বলা উচিত কিনা, এমনি শুধু ইয়া তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যথেষ্ট যথেষ্ট না। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বাবা সালাত পড়বে আর সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপরে কি বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি আমর বিল মারুফ নহি আনিল মুনকার করতে গিয়ে তোমার যদি কষ্ট, তোমাকে যদি কষ্টের শিকার হতে হয় তাহলে তুমি কষ্ট করবে আর ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ, কারণ তার জানা আছে। এমনি আপনি সালাত পড়েন তসবিহ সাহ, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলে না। আর যদি বলেন ভাই এটা শিরিক এটা বিদাত মুশকিল, হ্যাঁ আসেন সালাত পড়ি ভাই এটা করো না তখনই মুশকিল। আর এমনি আপনি তসবি বুঝুন তো, দাদা তসবি তসবি আর একটা দানা নিয়ে এরকম টিপে বললেন হাদা কুল্লু দরবেশ, বললাম মুমতাজ দাদা সব, কেউ কিছু বলবে না খালি তসবি। ওই যে তসবি নিয়ে বের হয়ে যায় না কিছু লোক আছে না আলাতুল, কি ফায়দা ওইগুলো? আদেশ করো সৎ কাজে আর অসৎ কাজ থেকে নিষেধ করো, প্রত্যেকটা মুসলমানের উপর সাধ্য মোতাবেক ওয়াজিব, বুঝতে পারছেন? সাধ্য মোতাবেক প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব, সাধ্য মোতাবেক। আপনি বুঝবেন না, আপনি বলবেন না ওটা হুজুররা করবে, কিছু লোক আছে না এরকম ওটা হুজুরদের কাজ, আমরা আর কি করব ভাই, ও হুজুর করবে। হলো লা, তুমি তোমার সাধ্য মোতাবেক তুমি তাকে বলো আর হুজুর তার সাধ্য মোতাবেক বলবে, বুঝলেন? আপনি চুপ থাকবেন না, কেয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক, দিন প্রচার করতে গিয়ে তুমি যদি বিপদের সম্মুখীন হও তাহলে তুমি সবর করো বাবা, ওয়াসবির আলা মা আসাবাক, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ যা যেসব লোকজন তাদের কাজ, সবার কাজ না, দৃঢ় সংকল্পবদ্ধ কাজ, সবাই এটা করতে পারে না। এরপর কি বললেন, তার মানে মাত্র দুইটা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্না আল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তুমি লোকজনের সম্মুখ থেকে তোমার গাল ফিরিয়ে দেবে না, এটা বল কোনটা আমার। আর কেউ হয়তো এরকম করবে, তোমার গাল ফুলাবে না মানুষের সামনে, আচ্ছা গাল ফুলালে বোঝায় কি, হুম মানে কোনটা বুঝলাম, কি বুঝলেন আপনারা বলেন তো, অহংকার, তাই না? অহংকার। আবার আরেকটা, সাহ মুখ ফিরিয়ে নিলাম ওর সাথে কথা বলতে চায় না, তার মানে কোনটা অহংকার, সাহ তাকাব্বুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমার গাল ফিরাবে না মানুষের সম্মুখ থেকে, উদ্দেশ্য অহংকার করবে না, গাল ফিরাক বা না ফিরাক, কিন্তু সাধারণত যারা আরেকজনকে খারাপ পায় বলে ঘৃণা লাগে, করে না ঘৃণা, এরকম করে কিনা, এটা হচ্ছে অহংকারীর গুণ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এরপরেই বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তুমি জমিনে ভূপৃষ্ঠে অহংকারী হয়ে চলবে না, অহংকার প্রকাশ করে অদ্বুত্ব ভাব বরত্ব ভাব প্রকাশ করে তুমি ভূপৃষ্ঠে চলাফেরা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, বাচ্চাকে বুঝাচ্ছেন তাহলে এটা কি শুধু ওই লোকমান আলী ইসলামের ছেলেরই উপদেশ জন্যই উপদেশ না, আমাদের জন্য, আমরা কেউ অহংকার করব না, অহংকার জায়েজ না। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, অনেক সময় আছে সে অহংকার করে না কিন্তু হয়তো ক্লান্তি, হ্যাঁ অথবা কোন চিন্তা ফিকির আছে, এরকম হয় কিনা মানুষের, তো আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি যেন বদ্ধারণা না করেন, এতো তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদ্ধারণা করতে নিষেধ করেছেন। ইজতানিবু কাসীরাম মিনাদ-যন ইন্না বাদাদ-যন ইসমুন, তো কোনো কোনো লোক আছে বোধ ধারণা করে বসে তাড়াতাড়ি করে, না একটা লোক যাচ্ছে আপনি সালাম আলাইকুম, সে খেয়াল করে চলে গেছে, দেখলে সালামটা করলাম সালাম উত্তর দিল না, হ্যাঁ রে না এরকম আছে, না এ তো তাড়াতাড়ি বোধ ধারণা করবেন না। আচ্ছা আপনি হয়তো আলিম, ও আপনার কাজ দিয়ে যাচ্ছে, আপনাকে সালাম করলো না, আপনি বললেন হ্যাঁ হুম। এটা হচ্ছে আমাদের দেশে অনেক লোকের, আলেমদের নাম নিব না, বলে তোমার বাচ্চাটা এমন দেখলে, কালকে আমি যাচ্ছিলাম ওদিকে সালামটা পর্যন্ত করেনি, বলে কিনা মসজিদের ইমাম। আচ্ছা তুমি মসজিদের ইমাম, তুমি মসজিদের ইমামের তো হবে, তোমার মধ্যে থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দেখলে সালাম করতেন, সে সালাম করেনি, তুমি তাকে সালাম করো, ঠিক না? আজকে তুমি সালাম করো, আরেকদিন সালাম করো, আরেকদিন সালাম করো, দেখো কয়েকদিন সালাম করে দেখবে পরবর্তীতে বাচ্চা তোমাকে আগে ভাগে সালাম করবে, তুমি আগে ভাগেই বিচার বাচ্চার বাপের কাছে কি। তাহলে বোঝা গেল তোমার মধ্যে অহংকার ভাব, ঠিক না? ঠিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের কাজ দিয়ে গেলে বাচ্চাদেরকে সালাম করতেন, তো তুমি বড় হও আর ছোট হও সালাম করার অভ্যাস করো, প্রথমে তুমি সালাম করার চেষ্টা করো, কিন্তু আদব হচ্ছে সালামের বাচ্চা বড়কে সালাম করবে, এটা আদব। এবার বাচ্চা যদি সালাম না করে তো আমি কি এরকম আরেক বিচার দিব আগে, না যে নিজে বাচ্চাকে সালামের আদব শিখাবো, নিজে শিখাবো, বলে আসসালামু আলাইকুম, দেখবেন বাচ্চাদের সালাম পরবর্তীতে এমন হবে প্রত্যেকটা বাচ্চা, পাড়ার প্রত্যেকটা বাচ্চা প্রথমে আপনাকে সালাম করবে যদি আপনি সালাম শিক্ষা দেন বাচ্চাদেরকে, বুঝলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ আত্মম্বরী আর অহংকারীকে পছন্দ করে না, ভালো পায় না। এরপর ওয়াকসিদ ফি মাশিকা, যখন তুমি চলাফেরা করো মধ্যবর্তীতা অবলম্বন করো, চলাফেরা খুব দ্রুত না আর একদম ইয়ে না, দিমেশো না, চলতে হবে তবে অসুস্থ ব্যাপার ওইটা আরেক কথা, আমরা বুঝি যখন চলবেন নিয়মতান্ত্রিক, ওয়াকসিদ ফি মাশিক, ওয়াক দুদ মিন সৌতিক, যখন কথা বলবে তখন আওয়াজটা ছোটো করবেই,